الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. এখানে একটা প্রশ্ন, সাধারণত যে মিলাদ মাহফিল হয়ে গেল এই ব্যাপারে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, তো উনি যে উত্তর দিয়েছেন সংক্ষেপে সেই উত্তরটি আপনাদের সামনে পেশ করা হবে, মনোযোগ সহকারে শুনবেন। প্রশ্ন হলো, মা হুকমুল ইহতিফাল বিল মাউলিদিন নবী আও নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে উপলক্ষ করে অনুষ্ঠান পালন করার বিধান কি? কত কিছু করলো না? অনেকে বলে না ওদের নবীর প্রতি মহব্বত নাই এই জন্য করছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, নবীর প্রতি মহব্বত কিরকম হবে? নবীর তরিকা ব্যতিরেকে না নবীর তরিকায় থেকে? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আপনি অন্য তরিকা গ্রহণ করেন তাহলে নবীর প্রতি মহব্বত কখনো হবে না এবং হয়নি। এখানে শেখ সাহেব রহমতুল্লাহ শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ উত্তর বলছেন, দেখেন খুব সুন্দর বলছেন। প্রথম নম্বর কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রি কোনটি সঠিকভাবে কারো জানা নেই। মানে সাধারণত মানুষ বলে না যে 12 তারিখ জন্ম হয়েছে, তা আসলে অকাঠ্য ভাবে প্রমাণিত নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখ হয়েছে। বরং কেউ কেউ বলেছেন ঐতিহাসিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 9 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল না, ওতে ঐতিহাসিক দিক দিয়ে 12 রবিউল আউয়ালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মানা সঠিক হয়নি। দ্বিতীয় নম্বর কথা, জন্মদিবসকে উপলক্ষ করে কোন অনুষ্ঠান করার এর কোন মূল নাই, দলিল নাই। যদি এটা ভালো হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে করতেন, কি না করতেন না? আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন? শিয়া মরণ করেছেন? জাকাত দিয়েছেন? হজ করেছেন? কেন? যেহেতু এটা দিন, তো যেটা দিন নাই ওটা আল্লাহ করেননি। আর আমাদেরকে বলেছেন তোমরা দিন নাই তাই তার থেকে দূরে থাকো, নতুন নতুন কিছু আবিষ্কার করো না। আচ্ছা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করতেন অথবা তার সামনে করা হতো তাহলে অবশ্যই এটা সংরক্ষিত থাকতো। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব কি রকম করলেন আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেছেন আছে কিনা? ওযু করেছেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম? ওযুর পানি খেয়েছেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম? সব আছে কিনা? দেখেন প্রত্যেকটা কাজ নবী করিম করেছেন, সব মজুদ। আর এখানে যদি মিলাদ মাহফিল করা যদি উচিত হতো বা মিলাদ মাহফিল করাটা যদি শরীয়ত কর্তৃক অনুমোদিত হতো তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না? আর এটা কি সাহাবায়ে কেরাম বর্ণনা করতেন না? অতএব এটা একটা মিথ্যা। দেখেন রব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আর শুধু কোরআন না, কোরআনের সাথে নবী সুন্নাহও শামিল। আচ্ছা, আমরা কোরআন বুঝতে পারবো নবী সুন্নাহ ছাড়া? তাহলে নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি আর এর সংরক্ষণ এর হেফাজত আমি নিজেই করব। সুবহানাল্লাহ। যদি মিলাদ মাহফিল পালন করা জায়েজ হতো তাহলে এটা অবশ্যই সঠিকভাবে আমাদের কাছে পৌঁছাতো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। অতএব যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তা প্রমাণ নাই, তাই আমরা নিজেদের পক্ষ থেকে একটা ইবাদত বানাবো আর আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করব, এটা কখনো হতে পারে না। বরং আমাদের সকলকেই এমন ভাবে চলতে হবে যেভাবে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেসব আমল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল ভালো করে বুঝবেন, এইসব বিল্ডিং বাল্ডিং ওটা আমল না, আমল না কি ওটা? আমলের ক্ষেত্রে নিজেদের পক্ষ থেকে বাড়ানো অথবা আমলের ক্ষেত্রে নিজেদের পক্ষ থেকে কিছু কমানো, এটা গলত।